শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত জ্যোতিয়াশা, জাগিল মধুলগণেতে বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত জ্যোতিয়াশা, জাগিল মধুলগণেতে বাড়ালো পিয়াসা। পুতলা করেছে মোরে আমারি ভালোবাসা, অনুরাগ প্রেম শোনিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাত প্রেম ধারা শরতের সোষী। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাত প্রেম ধারা শরতের সোষী। রচি গো হেমন্তে মায়া শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। চোখেতে নেশা, দিক ভুলেছি আমি।